ভালো মন্দ বুঝি না, মনটা হলো পাথর, আর পাপের জালে জড়িয়ে বন্ধ আমলের দোর। আমি পাপের জালে জড়িয়ে বন্ধ আমলের দোর। শয়তান মানুষকে কিরূপ পাপ করায় বলছে, শয়তান এসে বলে, ওরে তুই শরাব খা, মাছবি আর কটা দিন আরাম করে যা, ফজরের আজানামায় মসজিদে ডাকে, শয়তান বলে তুই উঠিস না ঘুম থেকে। তখন গায়েবি আওয়াজ এসে কানে কানে বলে, ও শয়তান দাগা দেবে পড়িস না ওর জালে, ও যে আল্লাহর শত্রু ওর নাম ঈমান চোর, আর ওর জালে যে পড়ে কানতে হয় জীবন ভোর। ও আল্লাহর শত্রু ওর নাম ঈমান চোর, আর ওর জালে যে পড়ে কানতে হয় জীবন ভোর, ওরে ওর জালে যে পড়ে কানতে হয় জীবন ভোর। তওবা করি যখন আল্লাহর দ্বারে, শয়তান বলে আগুন লেগেছে তোর ঘরে, শয়তান প্রতি পদে দিয়ে গেল ধোকা, চিনতে পারিনি তাকে এত বড় বোকা, আর জীবনটা মোর কেটে গেল শুধু অবহেলায়, কবরের কথা ভাবে আমি শেষ বেলায়, বয়স ঢলকে গেল কাটেনি ঘুমের ঘোর, আর কি জানি কি হবে ডাকছে আমায় কবর। ও বয়স ঢলকে গেল কাটেনি ঘুমের ঘোর, আর কি জানি কি হবে ডাকছে আমায় কবর, ওর কি জানি কি হবে ডাকছে আমায় কবর। হঠাৎ এক ফকিরের বেশে এলো এক ফেরেশতা, বলে শোন তোকে বলে শয়তান তাড়ানো রাস্তা, কি রাস্তা, বিসমিল্লাহ পড়ে তুই নামাজেতে দাঁড়া, আর শয়তান পালাবে যেমন ছুটে যায় ঘোড়া, শয়তান পালাবে যেমন ছুটে যায় ঘোড়া। ঈমানদারের কাছে ও ভাই, ঈমানদারের কাছে চলে না শয়তানের জোর, আর নামাজ পড়ে একটু ধর মনে সবর, তুমি নামাজ পড়ে একটু ধর মনে সবর। ও কাছে চলে না শয়তানের জোর, আর নামাজ পড়ে একটু ধর মনে সবর, তুমি নামাজ পড়ে একটু ধর মনে সবর। যারে যা মালক হরে, যারে যা মালক হরে, কৃষ্ণা ঘোরা ঘোরে, মোর লাল রোজা রেখেছে, আসবি ওরে মগরি পরে, আসবি ওরে মগরি পরে, তোরা খেলবি লোক চোরে, যারে মালক হরে, কৃষ্ণা ঘোরা ঘোরে। প্রতিবেশীরা একে অপরকে দেখায় ডেকে ডেকে, কি দেখায়? প্রতিবেশীরা একে অপরকে দেখায় ডেকে ডেকে, মা ফতেমার লাল সেছে জান্নাত গায়ে মেখে, গায়ে মেখে, গায়ে মেখে, আর সারা বদন চমকায় যেমন মুক্তা মতি ভরা, মায়ের গর্ভে হাফিজ হলো কোরআন দিয়ে ঘেরা, দেখো ঘেরা, দেখো ঘেরা। তবে মায়ের পেটে সেহেরি খেয়ে জন্মেই রোজা করে, মায়ের পেটে সেহেরি খেয়ে জন্মেই রোজা করে, এমন ওলি আসবে না আর, এমন ওলি আসবে না আর, দুনিয়ার খেলা ঘরে, যারে মালক হরে, কৃষ্ণা ঘোরা ঘোরে। শিশু কাদের খেলায় মাঠে ফেরেশতাদের সাথে, শিশু কাদের খেলায় মাঠে ফেরেশতাদের সাথে, খোদার প্রেমে মাস্ত হয়ে পড়ে যায় সিজদাতে, সিজদাতে, সিজদাতে। তখন আকাশ থেকে নেমে এসে চুমা দিয়ে যায় চাঁদ, আর মোর নবীজি এসে মাথায় বুলিয়ে দিয়ে যায় হাত, নুরানি হাত, নুরানি হাত। গোস পিয়াকে ইমাম করে হুরেরা নামাজ পড়ে, গোস পিয়াকে ইমাম করে হুরেরা নামাজ পড়ে, বলে যাব না আর জান্নাতে খোদার, যাব না আর জান্নাতে খোদার, থাকবো গোসের দামান ধরে, যারে মালক হরে, কৃষ্ণা ঘোরা ঘোরে। কি করলে আল্লাহকে পাওয়া যাবে বলছে দেখুন, আল্লাহ আল্লাহ করে তুমি যতই চিল্লা ঘোরো, আল্লাহ আল্লাহ করে তুমি যতই চিল্লা ঘোরো, আল্লাহকে পাবে তুমি যদি নবীকে স্মরণ করো, স্মরণ করো, স্মরণ করো। তবে বলছে খোদা কোরআন শরীফে, পীরের সম্মান করো, নবীকে যদি পেতে চাও মোর গোছের দামান ধরো, দামান ধরো, দামান ধরো। কেন? কাদের নকশায় খোদা পাওয়া যায়, চলো সেই পথ ধরে। কাদের নকশায় খোদা পাওয়া যায়, চলো সেই পথ ধরে। আল্লাহর রাসূলকে পাবে তুমি, ও গো আল্লাহর রাসূলকে পাবে তুমি মোর গোস পিয়ার দরবারে। যারে মালক হরি কোরিস না ঘোরা ঘুরি। ওসিলা কি জিনিস বলছে? আদম থেকে ওসিলা শুরু, ওসিলা থাকবে হাসরে। আদম থেকে ওসিলা শুরু, ওসিলা থাকবে হাসরে। ওসিলা ছাড়া কিছু হবে না নিজের গায়ের জোরে, গায়ের জোরে, গায়ের জোরে। তবে আল্লাহ সরাসরে কিছু দেনি আর দেবে না, শুধু খোদাকে মানলে মুসলমান হওয়া যাবে না, যাবে না, যাবে না। বিনা ওসিলায় যারা দোতালায় ওঠার চেষ্টা করে, বিনা ওসিলায় যারা দোতালায় ওঠার চেষ্টা করে, বিনা সিঁড়িতে উঠতে গিয়ে, ও গো বিনা সিঁড়িতে উঠতে গিয়ে তারা আছাড় খেয়ে পড়ে। যারে মালক হরি কোরিস না ঘোরা ঘুরি। আল্লাহ বলে আমার ওলে যে মাটিতে থাকে, আল্লাহ বলে আমার ওলে যে মাটিতে থাকে, ওই মাটি তো এই মাটি নয় আনা জান্নাত থেকে, জান্নাত থেকে, জান্নাত থেকে। আর ওই মাটিতে আমি ভরে দেই জান্নাতি সুগন্ধ, ওই মাটিকে চুমে নিলে দোজখের দুর্বন্ধ, দুর্বন্ধ, দুর্বন্ধ। তবে মাটির যদি এত তাসির হয় ওলিকে ভুলি কি করে, মাটির যদি এত তাসির হয় ওলিকে ভুলি কি করে, মোর গোস পাকের পায়ের ছোঁয়ায়, মোর গোস পাকের পায়ের ছোঁয়ায় আজ বগদাদ ঝলমল করে। যারে মালক হরি কোরিস না ঘোরা ঘুরি। মাটির গাড়িতে চড়েছি আমি নেই যার কোনো চাকা, মাটির গাড়িতে চড়েছি আমি নেই যার কোনো চাকা, চেকার আমার টিকিট চেয়েছে পকেট আমার ফাঁকা, পকেট ফাঁকা, পকেট ফাঁকা। তখন দেখাই মোর পরিচয় পত্র আমি গোসের গোলাম, দেখেছে কার মনকের নেকির দিচ্ছে আমায় সালাম, দে সালাম, দে সালাম দেয়, নবীজি আমার গাড়ির মালিক পৌঁছাবে জান্নাতি দোরে, নবীজি আমার গাড়ির মালিক পৌঁছাবে জান্নাতি দোরে, মইদুল ইসলাম বিনা টিকিটে, মইদুল ইসলাম বিনা টিকিটে কুদরতি গাড়ে চড়ে, যারে মালক হরে করিস না ঘোরা ঘোরে, মোর লাল রোজা রেখেছে আসবি ওরে মগরি পরে, আসবি ওরে মগরি পরে, তোরা খেলবি লোক চোরে, যারে মালক হরে করিস না ঘোরা ঘোরে। www.anibas.in